أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو الله رنامي الحمد لله رب العالمين شكل برشمش جاغوت شمير بطيبالوك الله ري الرحمن الرحيم جيني دايماي بارم دايلو مالك يوم الدين كرمو فال ديبوشير مالي إياك نعبد وإياك نستعين আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল পথ প্রদর্শন করো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট